আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াওমিদ্দিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহু ফী সা'আতিল উসরা মিন বা'দি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিম মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রাহিম। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে তাফসীর করব আপনাদের সামনে সূরা তাওবার আয়াত নম্বর 117 থেকে, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাজিরিন এবং আনসারদের তাওবার কথা বর্ণনা করেছেন, যে আল্লাহ পাক তাদের প্রতি ফিরে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর দয়াবান হলেন, তাদের তাওবা কবুল করলেন। এই বিষয়টির সম্পর্ক হচ্ছে তাবুক যুদ্ধের সাথে। তাবুক যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষকে, যেসব মানুষের কোনো ওজর ছিল না, না অসুস্থতা ছিল, না কোনো রকমের আর কোনো শরীয়তি অসুবিধা ছিল, সমস্ত সাবালক পুরুষদেরকে আদেশ করেছিলেন মদিনার এবং মদিনার আশেপাশের লোকদেরকে, যে তারা যেন তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। কারণ এখানে বিশাল রোমান বাহিনী রয়েছে, যাদের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় যুদ্ধে যেতে হবে। এই সময়টি ছিল গরমের সময়, এক তো ছিল অত্যন্ত গরম, আর সেই সময় খেজুর বাগানে খেজুর পাকার সময় ছিল, সেই সময় ছিল সংকটের সময়, অভাবের সময়, মানুষের হাতে টাকা পয়সা ছিল না, অত্যন্ত অভাবে মুসলিমরা সেই সময় জীবন যাপন করছিল। এই বিভিন্ন দিক থেকে সেই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন বড় এক পরীক্ষা ফেলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু ইসলামের সাহাবাই কেরামদেরকে। এখানে মুনাফিকরা বিভিন্ন ওজুর পেশ করে অনেকে থেকে যায়, তারা যায় না, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসলেন তাবুকের যুদ্ধ থেকে, তখন তারা মিথ্যা বিভিন্ন রকমের ওজর পেশ করে, যারা যায়নি তারা নিজেরা পরকালকে ধ্বংস করে তারা নবী করিম সাল্লামকে খুশি করার চেষ্টা করল। পক্ষান্তরে তিনজন সাহাবি যারা অত্যন্ত মুখলেস নিষ্ঠাবান ছিলেন, কাব বিন মালিক রাজিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল বিন উমাইয়া রাজিয়াল্লাহু আনহু, মুরারা বিন রবি রাজিয়াল্লাহু আনহু, এই তিনজন সাহাবাই কেরাম তারা খালিস মুমিন ছিলেন, সাহাবি ছিলেন, এবং তারা তাবুক যুদ্ধের পূর্বে সবগুলি যুদ্ধে শরীক হয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এবারে যাবো যাচি করে তারা পিছিয়ে থেকে গেছিলেন, পরে আর যেতে পারেননি। তাদের তওবার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের আয়াতে 118 নম্বর আয়াতে বিশেষভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে নিঃসন্দেহে আল্লাহ পাক তওবা কবুল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা প্রথমে উল্লেখ করা হয়েছে তার সম্মানার্থে, তারপরে আল্লাহ পাক বলছেন মুহাজিরিনদের আল্লাহ পাক তওবা কবুল করেছেন, তওবার ঘোষণা করেছেন, ওয়াল আনসার আনসারি যারা তাদের তওবার আল্লাহ পাক ঘোষণা করেছেন তাদের উপর আল্লাহ পাক ফিরে এসেছেন, আল্লাযীনা ইত্তাবাউহু ফী সা'আতিল উসরা যারা অনুসরণ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংকটের মুহূর্তে, যে সময় অভাব ছিল, সংকট ছিল, আর দূরের পথ ছিল তাবুক, অনেক দূরে মদিনা থেকে এই লম্বা পথ ছিল, বিভিন্ন সংকটের সময় নবী করিম সাল্লামের এই সাহাবাই কেরাম মুহাজিরিন আনসার অনুসরণ করেছিলেন। মিম্বা দিমা কাদা ইয়াযীগু কুলুবু ফারীক মিনহুম, আল্লাহ পাক বলছেন যে তাদের এক দলের অন্তর বাঁকা হয়ে যাবে এইরকম আশঙ্কা ছিল তারপরে, অর্থাৎ তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছিল যে এই সময় যাব কি করে, একে তো খালি হাত, তারপরে গরমের সময়, তারপরে খেজুর বাগানে খেজুর পেকে আসছে, সব ছেড়ে দিয়ে চলে যাব, আর পথ অনেক দূরের। আল্লাহ পাক রব্বুরা বলছেন যে তাদের মনে এই রকমের কিছু ওয়াসওয়াসা আর উদ্রেক হয়েছিল, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি তারা অনুসরণ করেছিলেন, সুতরাং আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন যে তাদের অন্তরে যে কথাগুলি এসেছিল সে সম্পর্কে। সুম্মা তাবা আলাইহিম, অতঃপর আল্লাহ পাক তাদের তওবা কবুল করেছেন, ইন্নাহু বিহিম রাউফুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ পাক তাদের সম্পর্কে স্নেহশীল এবং দয়াবান। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া আলা সালাসাতিল লাযিনা খুল্লিফু, আর বিশেষ করে ওই তিনজন ব্যক্তি আল্লাযীনা খুল্লিফু যারা পিছনে থেকে গিয়েছিল, এই খুল্লিফুর একটি তাফসীর হচ্ছে যারা পিছনে থেকে গিয়েছিল সাহাবাই কেরামদের মধ্যে থেকে, যাবো যাচ্ছি করে তারা আর এই তাবুকের যুদ্ধে শরিক হতে পারেননি। আর কোন কোন তাফসীরকারগণ বলেছেন যে খুল্লিফু মানে ওইসব লোকেরা যাদের বিষয়টিকে আল্লাহ পাক স্থগিত রেখে দিয়েছিলেন, মুনাফিকরা মিথ্যা ওজর অজুহাত পেশ করে তারা বাহ্যিক মুক্ত হয়ে চলে গেল নবী করিম সাল্লামের সামনে থেকে, এবং তাদেরকে নবী সাল্লাম কিছুই বললেন না। পক্ষান্তরে এরা দেখলেন যে আমরা মিথ্যা কথা বলবো না, আমরা যেতে পারিনি, আর আমাদের অলসতা গাফিলতিতে আমরা যাইনি, সুতরাং সরাসরি সত্য কথা বলবো, রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করবেন, এই আশা নিয়ে তারা সত্য কথা প্রকাশ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরযু বিমা রাহাবাত, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাব বিন মালিক এবং তার যে দুজন সাথী তাদের তাওবা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি কি আল্লাহ পাকের উপরে ছেড়ে দিলেন, এ হচ্ছে খুল্লিফুর অর্থ, অর্থাৎ স্থগিত রেখে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার উপরে যে কখন তিনি তাদের মাগফিরাতের ঘোষণা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এই তিনজন থেকে তোমরা সামাজিক বয়কট করো, এদের সাথে কথা বলিও না, এদের সাথে আদান প্রদান করিও না। সাহাবায়ে কেরাম কথাবার্তা বন্ধ করে দিলেন। চল্লিশ দিন এইভাবে কেটে গেল। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব বিন মালিক বললেন যে দেখো তোমরা তোমাদের স্ত্রী থেকেও আলাদা হয়ে যাও। কাব বিন মালিক বললেন যে আমি স্ত্রীকেও বিদায় করে দিলাম, স্ত্রীর সাথেও আর কোনো সম্পর্ক থাকবে না, স্ত্রীর সাথেও বয়কট করার আদেশ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যতক্ষণ আল্লাহ পাকের পক্ষ থেকে তওবা কবুল না হচ্ছে। পঞ্চাশ দিন পুরা হতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন যে ওই তিনজন ব্যক্তি আল্লাযিনা খুল্লিফু, যারা পিছনে থেকে গেছিল অথবা যাদের বিষয়টি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থগিত রেখে দিয়েছিলেন আল্লাহ পাকের ইচ্ছার উপর, যেমন এর আগে সূরা তাওবাতে আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন আওয়াখারুনা মুরজাউনা লিআমরিল্লাহ, আর কিছু লোক আছে যাদের বিষয়টিকে আল্লাহর আদেশের আল্লাহর হুকুমের অপেক্ষায় স্থগিত রাখা হয়েছে যে আল্লাহ পাক তাদের তওবা কবুল করবেন এবং সেই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসবে। এই আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন এবং তার ঘোষণা করে জানিয়ে দিলেন হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরযু বিমা রাহাবাত, এমন কি পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের উপর সংকীর্ণ সংকুচিত হয়ে পড়ল। ওয়াযাকাত আলাইহিম আনফুসুহুম, এবং তাদের এমন কি প্রাণও সংকীর্ণ হয়ে পড়ল যে একেবারে একাই হয়ে গেছে, আমাদের আর কেউ নেই, এ অবস্থার সৃষ্টি হল। ওয়াজান্নু, এবং তাদের বিশ্বাস হয়ে গেল আল্লাহ মালজা মিন আল্লাহ ইল্লা ইলাইহি, এদিক সেদিক আল্লাহ ছাড়া অন্যের আশ্রয় নিয়ে লাভ নেই, এতে আরো পথভ্রষ্ট হব, বরং আমাদের আল্লাহ ছাড়া আর কোনো দরবারে আশ্রয় নেই। সুম্মা তাবা আলাইহিম, অতঃপর আল্লাহ পাক তাদের তওবা কবুল করলেন, লিয়াতুব, যাতে করে তারা অন্তর থেকে তওবা করে। ইন্নাল্লাহ হুয়া তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক তওবা কবুলকারী দয়াবান। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে মুমিন মানুষেরা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এই সত্যবাদী, যে সত্যবাদীদের কথা এর আগের আয়াতে আল্লাহ পাক উল্লেখ করলেন, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবি, এই তিনজন সাহাবি, পক্ষান্তরে মুনাফিকরা মিথ্যাবাদী, মিথ্যুক, তারা মিথ্যা ওজুর পেশ করে তারা নিজেকে মুক্ত করে চলে গেছিল বাহ্যিক, কিন্তু আখিরাতে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন হবে, এবং দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুনাফিকের মুখোশ খুলে দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে এরা হচ্ছে মুনাফিক। পক্ষান্তরে সত্যবাদী হচ্ছেন এই সাহাবাই কেরাম, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করলেন এবং তাদের মার্জনার ঘোষণা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে, তাদের সঙ্গে হয়ে যাও। এই রকমই সত্যবাদী সমস্ত আম্বিয়া এবং রাসূলগণ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, সত্যবাদী হচ্ছেন তার সাহাবাই কেরাম গণ, এই রকমই কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত নেক বান্দার আসবে তাদের সাথে আল্লাহ পাক হতে বলেছেন। আল্লাহ পাক সত্যবাদীদের সাথে হতে বলেছেন, যখনই কোনো সত্যবাদী দল পাবেন তাদের সাথে আপনি থাকবেন। আর কোরআন সুন্নাহর অনুসরণ ক্ষেত্রে সত্যবাদী দল যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আদর্শ হিসাবে বর্ণনা করেছেন, তারা হচ্ছেন সাহাবাই কেরাম, মুহাজিরিন, আনসার এবং তাদের অনুসারী তাবেইন, তাবা তাবেইন, যারা স্বর্ণযুগের লোক। আল্লাহ পাক তাদের সঙ্গে থাকতে বলেছেন আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, জীবনের সার্বিক ক্ষেত্রে। আল্লাহ পাক তারপর বলছেন মদিনাবাসী এবং তার আশেপাশে যেসব বেদুইনরা রয়েছে তাদের জন্য এটা সমীচীন নয় যে রাসূলুল্লাহ সাল্লাম থেকে পিছনে তারা থেকে যাবে। ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহিম, এবং রাসূলুল্লাহ সাল্লাম চাইতে নিজেদেরকে বেশি ভালোবাসবে এটাও তাদের জন্য উচিত নয়, জায়েজ নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লামকে কেন সবচেয়ে বেশি ভালোবাসবে, রাসূলুল্লাহ সাল্লামের থেকে পিছনে থাকবে না জিহাদের ময়দানে, কেন? কারণ বিআন্নাহুম লা ইউসিবুহুম জামাউন, তাদের যদি আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে পিপাসাও লাগে, আল্লাহর দিনের খেদমত করতে গিয়ে তাদের ক্লান্তিও হয়, নাসাব মেহনত পরিশ্রম এবং ক্লান্তিও হয়, ওয়ালা মাখমাসাতুন ফি সাবিল, আল্লাহর রাস্তায় যদি তাদের খিদাও লাগে, ওয়ালা ইয়াতাউনা মাউতিয়ান ইগিদুল কুফার, অথবা এমন জায়গায় পদার্পণ করে যেখানে কাফেরদেরকে তারা রাগান্বিত করতে পারে, যেখানে গেলে কাফেরদের কষ্ট হয়, ওয়ালা ইয়ানালুনা মিন আদুউইন নাইলান, অথবা কোনো কাফেরকে কোনো ভাবে প্রতিহত করতে পারে অথবা কাফের থেকে কোনো কিছু হাসিল করতে পারে, গানিমাতের ধন সম্পদ, এসবগুলিতে ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালেহ, আল্লাহ পাক নেক আমল তাদের লিখে রাখবেন। ইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন, সৎকর্মশীলদের পারিশ্রমিক আল্লাহ পাক বিনষ্ট করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নম্বর 121 এ ইরশাদ করেছেন, ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সাগীরাতান ওয়ালা কাবীরাতান ওয়ালা ইয়াক্তাউনা ওয়াদিয়ান ইল্লা কুতিবা লাহুম লিয়াজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন। আর তারা ছোট ধরনের আল্লাহর রাস্তায় ব্যয় করুক অথবা বড় ধরনের ব্যয় করুক, সাদকা করুক, ওয়ালা ইয়াক্তাউনা ওয়াদিয়ান, অথবা কোন উপত্যকা কোন মাঠ তারা অতিক্রম করুক আল্লাহর রাস্তায় বেরিয়ে, এ সমস্ত ক্ষেত্রে ইল্লা কুতিবা লাহুম, তাদের এসব আমলকে লিখা হবে আল্লাহ পাকের আমল নামে। লিয়াজিয়াহুমুল্লাহ, যাতে আল্লাহ পাক তাদেরকে বদলা দিতে পারেন, আহসানা মা কানু ইয়ামালুন, যেসব ভালো আমল করেছে তার সর্বোত্তম বদলা। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আয়াত সম্পর্কে কোন তাফসীরকারগণ বলেছেন যে এটিও আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় সশস্ত্র যুদ্ধ জিহাদ সম্পর্কে নাজিল হয়েছে। আর অন্যান্য তাফসীরকারগণ বলেছেন যে এই আয়াতটি সম্পর্ক আল্লাহর রাস্তায় জিহাদের সাথে নয়, বরং এই আয়াতের সম্পর্ক হচ্ছে দীনের জ্ঞান হাসিল করা সম্পর্কে, দীন সম্পর্কে পাণ্ডিত্য হাসিল করা সম্পর্কে, যে প্রত্যেক মুসলিমকে মৌলিক বিষয়গুলি তো শিখতে হবে, কিন্তু বিশেষ করে মুসলিমদের মধ্যে এমন একটি দল হবে যারা কোরআন এবং হাদিসের পণ্ডিত হবে এবং কোরআন এবং হাদিস সম্পর্কে গভীর জ্ঞান হাসিল করে তারা দীনের দাওয়াতের কাজ করবে। আল্লাহ পাক বলেছেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, প্রত্যেক মুমিনের পক্ষে সম্ভব নয় যে তারা সকলে বের হবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফা, সুতরাং প্রত্যেক দল থেকে একটি ক্ষুদ্র দল কেন তারা বের হয় না, এরা বেরিয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় এবং তারা যুদ্ধ করবে। সকলের বাড়িঘর ছেড়ে সংসার ছেড়ে আল্লাহর রাস্তায় যুদ্ধে যাওয়া সম্ভবপর নয়। তাহলে এতটুকু জিহাদ সম্পর্কে। তারপরে আল্লাহ পাক যেন বলছেন যে এখানে উজ্জ্বল আছে আর একটি দল হবে যারা লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, তারা বাড়িতে থাকবে এবং বাড়িতে থেকে তারা দিন সম্পর্কে জ্ঞান হাসিল করবে। ওয়ালিউনুদের কওমহুম, এবং দিন সম্পর্কে গভীর জ্ঞান হাসিল করার পরে তারা নিজের জাতিকে সতর্ক করবে, দাওয়াতের কাজ করবে, ইজা রাজাউ ইলাইহিম, দিন শিখে আসার পরে, লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে জাতি সতর্ক সাবধান হয়। আর যদি ধরে নেওয়া হয় যে এই আয়াতটি পুরোপুরি নাজিল হয়েছে দিনে এলম হাসিল করার ক্ষেত্রে, ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান হাসিল করে ভালো আলেম হওয়া সম্পর্কে, তাহলে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে এই ক্ষেত্রেও দিনের গভীর জ্ঞান হাসিল করা, ভালো আলেম হওয়া, এটি হচ্ছে ফরজে কিফায়া। ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, সমস্ত মুমিনদের পক্ষে সম্ভব নয় যে তারা বেরিয়ে চলে যাবে বাড়ি ঘর সংসার জমি জায়গা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিন সম্পর্কে গভীর জ্ঞান হাসিল করার জন্য এবং দিনের বড় আলেম হওয়ার জন্য, এটা সম্ভবপর নয়। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফা, সুতরাং প্রত্যেকটি দল থেকে একটি ক্ষুদ্র দল কেন বেরিয়ে যায় না দিন হাসিল করার জন্য। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যাতে করে তারা দিন ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করতে পারে, আকীদার জ্ঞান হাসিল করতে পারে, কোরআন হাদিসের জ্ঞান হাসিল করতে পারে, ফিকহের জ্ঞান হাসিল করতে পারে, দিন সম্পর্কে যাতে করে তারা পাণ্ডিত্য হাসিল করতে পারে। ওয়ালিউনুযিরু কওমাহুম, এবং তারা তাদের জাতিকে সতর্ক সাবধান করতে পারে, দাওয়াতের কাজ করতে পারে, ইসলাম প্রচারের কাজ করতে পারে। ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা বাড়ি ফিরে আসবে দিন সম্পর্কে ভালো জ্ঞান হাসিল করে, লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে ওই জাতি সতর্ক সাবধান হয়। আল্লাহ পাক তারপর ইরশাদ করছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কাতিলুল্লাযিনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালিয়াজিদু ফীকুম গিলজা ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকীন। হে মুমিন সকল, তোমরা জিহাদ করো, সশস্ত্র যুদ্ধ করো ওই সব লোকেদের বিরুদ্ধে যারা তোমাদের পাশে রয়েছে, তোমাদের চারিদিকে রয়েছে কাফেরদের মধ্য থেকে। তাহলে এ আয়াত আল্লাহ পাক আদেশ করেছেন, তোমরা দূরে না গিয়ে তোমাদের আশেপাশে যেসব কাফেররা রয়েছে, আল্লাহর শত্রু রয়েছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, যে কাছে থেকে শুরু করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই প্রথম মদিনার আশপাশ থেকে শুরু করেছেন, আর তারপরে খাইবারে গিয়েছেন, তারপরে তাবুকে গিয়েছেন, আর তারপরে তখন খোলাফায় রাশেদিনগণ রোম সাম্রাজ্যের উদ্দেশ্য করেছেন এবং পারস্য দেশের উদ্দেশ্য করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালিয়াজিদু ফীকুম গিলজা, এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করে, অর্থাৎ কাফিররা যেন তোমাদের কঠোর আচরণ অনুভব করে যে তোমরা এই ক্ষেত্রে তোমাদের ভূমিকা শক্ত রেখেছ। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহ মাআল মুত্তাকীন, আল্লাহ পাক মুত্তাকীনদের সাথে রয়েছেন, যারা আল্লাহ ভীরু, যারা সংযত জীবনযাপন করে, যারা পাপ মুক্ত জীবনযাপন করে তাদের সাথে আল্লাহ ফাকরা বলে রয়েছেন, ওয়াইদা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুল আইয়াকুম যাদাতু হাযিহি ঈমানা ফামাল্লাযিনা আমানু ফযাদাতহুম ঈমানা ওয়াহুম ইস্তাবশিরুন। আল্লাহ পাক ইরশাদ করছেন মুনাফিকদের সম্পর্কে যে ওয়াইদা মা উনজিলাত সূরা, যখন কোন সূরা নাজিল হইত, ফামিনহুম মান ইয়াকুল, এই মুনাফিকদের মধ্যে কত কেমন আছে যারা বলতো আইয়াকুম যাদাতু হাযিহি ঈমানা, এই সূরাটি কোন লোকের ইমানকে বৃদ্ধি করেছে, এই সূরাতের লাভ বা কি হয়েছে, এই ধরনের শয়তানি কথা মুনাফিকদের কথা থেকে প্রকাশ পায়, তাদের জবান থেকে উচ্চারিত হয়। কোন লোক আছে যার ইমান এই সূরা দিয়ে বেড়েছে, তারা ঠাট্টা রহস্য করত। ফামাল্লাযিনা আমানু, আল্লাহ পাক বলছেন পক্ষান্তরে শুনে রাখো যে যারা ইমান নিয়ে এসেছে, ফাযাদাতহুম ঈমানা, আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, তাদের ইমান বৃদ্ধি পেয়েছে, ওহুম ইস্তাবশিরুন, এবং তারা আনন্দিত হয়েছে, তারা খুশি হয়ে থাকে। আর তোমাদেরকে কষ্ট লাগে কারণ তোমরা আল্লাহর দিনকে বরদাস্ত করতে পারো না। আল্লাহ পাক বলছেন ওয়াম্মাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, পক্ষান্তরে যাদের হৃদয়ে ব্যাধি রয়েছে, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, এই ব্যাধি হচ্ছে দুই প্রকারের ব্যাধি। মুনাফিকদের অন্তরে সবচেয়ে বড় যে ব্যাধি ছিল সেটা হচ্ছে সংশয়ের ব্যাধি, সন্দেহের ব্যাধি। তার আল্লাহতে বিশ্বাসী ছিল না, পরকালে বিশ্বাসী ছিল না, আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌহিদ একত্রে বিশ্বাসী ছিল না, এইভাবে জান্নাত জাহান্নামে তারা বিশ্বাসী ছিল না, যেসব বিশ্বাসের বিষয়গুলো রয়েছে, আল্লাহ পাকের রাসূলের প্রতি বিশ্বাসী ছিল না, আল্লাহ পাকের নাযিলকৃত কিতাব এটাকে মানবরচিত মনে করতো, মুহাম্মাদের তৈরি করা বলতো মনে মনে, তার ওপর তাদের বিশ্বাস ছিল না যেটা আল্লাহ পাকের নাযিলকৃত কিতাব। এইভাবে আল্লাহ পাক যেসব কথা বিশ্বাস করতে বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কথা বিশ্বাস করতে বলেছেন, সেই ক্ষেত্রে তারা সন্দিহান ছিল এবং তাদের অন্তরে বক্রতা ছিল, এই অন্তরের বক্রতার ব্যাধি ছিল। ফামাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, আল্লাহ পাক বিদাতপন্থীদের, পথভ্রষ্টদের, মুনাফিকদের চরিত্র আল্লাহ পাক বর্ণনা করেছেন, তাদের অন্তর বাঁকা, সুতরাং ওরা সুযোগ সুবিধায় থাকে, সুবিধাবাদী। আরেক ধরনের পাপের ব্যাধি রয়েছে, তাকে বলা হয় কুপ্রবৃত্তির ব্যাধি, মনের কামনা বাসনা পূরণ করার ব্যাধি। মানুষের অধিকাংশ মানুষের মন চায় যে পাপের কাজ করবে, নিজের ইচ্ছা মতো কাজ করবে, এই যে কুপ্রবৃত্তির অনুসরণ, এই কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি মারুযুস শাহওয়াত। সুভাতের সাথে সংসারের সাথে সাথে তাদের ছিল মারুযুস শাহওয়াত, পাপের চাহিদা কামনা বাসনার ব্যাধি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যাদের অন্তরে এই ব্যাধি রয়েছে, সংসারের ব্যাধি হোক অথবা পাপ অন্যায় জুলম অত্যাচার করার ব্যাধি হোক, হিংসা বিদ্বেষের ব্যাধি হোক, শত্রুতার ব্যাধি হোক, ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, তাদের অপবিত্রতার উপর আরো অপবিত্রতা বাড়াবে। এই কোরআনে কারীম নাযিল হয়ে তাদের নাপাকি, তাদের অপবিত্রতা, তাদের কুফুরি, তাদের কপটতা আরো বেশি বৃদ্ধি পাবে। ফামাতু আহুম কাফিরুন, আর তারা কাফির হয়ে মারা যাবে। সত্যিকার অর্থে এর উদাহরণ দেওয়া যেতে পারে যে ভালো জিনিস যেমন ঘি রয়েছে, এরকম পুষ্টিকর খাদ্য রয়েছে, এসব জিনিস যদি দুর্বল পেটে দেন, যার নারী দুর্বল তাকে যদি খেতে দেন, তাহলে আরো ক্ষতিগ্রস্ত হবে। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, আল্লাহ পাক বলছেন কোরআন দিয়ে যারা জালিম, কাফের হোক, মুনাফিক হোক, মুশরিক বহুত্ববাদী হোক, অথবা পাপের কামনা বাসনা যাদের অন্তরে রয়েছে, পাপকে ছড়াতে চায়, তারা ভালো কাজকে ছড়াতে চায় না, ভালো কাজের প্রসার প্রচার করতে চায় না, ওদের ব্যাধি আরো বৃদ্ধি পাবে। এই কুফরির ব্যাধি, পাপের ব্যাধি আরো বৃদ্ধি পাবে, এই হচ্ছে তাদের অপবিত্রতা। ওয়ামাতু আহুম কাফেরুন, আল্লাহ পাক তারপরে বলছেন যে তাদের এখনো উপদেশ নেওয়া উচিত। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লাহুম ইয়াযাক্কারুন, তারা কি দেখতে পায় না যে তাদের পরীক্ষায় ফেলা হচ্ছে প্রত্যেক বছরে একবার অথবা দুবার, তারপরেও তারা তওবা করে না, তারপরেও তারা উপদেশ নিতে চায় না, পরীক্ষায় ফেলা হচ্ছে, অর্থাৎ তাদের যে গোপন ষড়যন্ত্র রয়েছে সেগুলি ফাঁস করে দেওয়া হচ্ছে, আল্লাহ পাক তাদের মুখোশ খুলে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই একাধিকবার তাদেরকে লাঞ্ছিত অপদস্থ হতে হচ্ছে বছরে, আর কেউ কেউ বলেছেন এই ফিতনা মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বালা মুসিবত বিপদ আপদ, বিভিন্ন রকমের সে ব্যক্তি জীবনে যেমন রোগ, এই রকমই বিভিন্ন রকমের মানসিক পেরেশানি, অশান্তি, পারিবারিক অশান্তি, এই ধরনের ফিতনায় তারা নিমজ্জিত হচ্ছে। অথবা কেউ কেউ তাফসির করেছেন যে দুর্ভিক্ষ, আল্লাহ পাকের আসমানি দুর্যোগ, জমিনি দুর্যোগ, এইরকম আজাব পাপিষ্ট লোকেরা দেখতে পায় না, আল্লাহ পাক বলছেন সুম্মা লা ইয়াতুবুন, তারপরও তারা তওবা করতে চায় না আর উপদেশ নিতে চায় না। আল্লাহ পাক বলছেন ওয়াইদা মা উনজিলাত সূরাতুন নাযারা বাযুন ইলা বাযিন হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মান সারাফু সারাফাল্লাহ কুলুবাহুম বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাউন। যখন তাদের কাছে কোন সূরা নাজিল হয় তখন এই মুনাফিকরা একে অপরের দিকে তাকায়, মুনাফিক মুনাফিকের দিকে তাকায় এবং চোখের ইশারা করে জিজ্ঞাসা করে, হালিয়ারাকুম মিন আহাদ, কেউ দেখছে নাকি, এই মুসলিমরা কেউ দেখছে আশেপাশে আছে নাকি। কারণ তারা যখন দেখছে যে কোরআন নাজিল হচ্ছে আর আমাদের সম্পর্কে কোন আয়াত নাজিল হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিবেন সাহাবায়ে কেরামদেরকে, তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সুম্মান সারাফু, তারপরে চুপি সারে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ফিরে যায়। সারাফাল্লাহ কুলুবাহুম, আল্লাহর আয়াত থেকে ফিরে এসেছেন, আল্লাহ পাক তাদের অন্তরকে হিদায়াত থেকে ফিরিয়ে দিয়েছেন। বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, কারণ এই জাতি নির্বোধ জাতি, বুঝে না। আল্লাহ পাক তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যে বৈশিষ্ট্যগুলি হচ্ছে যিনি মহৎ চরিত্রের অধিকারী, যাকে আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি মহান চরিত্রের অধিকারী হয়েছে। কানা খুলুকুহুল কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কোরআনের বাস্তব জীবন, তিনি কোরআনকে বাস্তবায়ন করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। আল্লাহ পাক বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয়ই তোমাদের কাছে এমন এক রাসূল এসেছেন, মিন আনফুসিকুম, যিনি তোমাদের মধ্য থেকে, আরবি এবং হে কুরাইশ তোমাদের মধ্য থেকে, আর হে মানব জাতি তোমাদের মতোই মানুষ। তাহলে বিদাতপন্থীরা যে বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ নন, তিনি নূরের তৈরি, এটি এই আয়াতের পরিপন্থী বিষয়। আজিজুন আলাইহি মা আনিতুম, আর যেসব কাজে তোমাদের কষ্ট হয় দুনিয়াতে অথবা পরকালে কষ্ট হয়, তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পান, তোমাদের কষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান না, এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ। হারিসুন আলাইকুম, এবং তোমাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্যাণকামী, তোমাদের ইহকাল পরকালের কল্যাণ কামনা করেন সার্বিক ক্ষেত্রে। আল্লাহ পাক আরো বলছেন, বিল মুমিনিন রাউফুর রাহিম, এবং মুমিনদের সম্পর্কে তিনি স্নেহশীল এবং অত্যন্ত দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাউফ এবং রাহিম বলে আখ্যায়িত করেছেন। সুতরাং এই গুণগুলি তোমরা নিজেদের মধ্যে তৈরি করো, নবী করিম সাল্লামের অনুসরণ করো এবং তোমরা চরিত্র গঠন করো। যেমন ছিল নবী সাল্লামের আকীদা ইবাদত, তেমনই তোমাদের হবে আকীদা ইবাদত। যেমন ছিল নবী সাল্লামের মহান আখলাক চরিত্র, তেমন তোমাদের মহান আখলাক চরিত্র হবে। আল্লাহ পাক তারপরে বলছেন, ফাইন তাওয়াল্লাও, তারা যদি ফিরে যায়, কাফির মুনাফিকেরা যদি ফিরে যায় আল্লাহর দিন থেকে, ফাকুল, হে নবী বলে দাও, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আলাইহে তাওয়াক্কাল, তার উপরে আস্থা ভরসা করছি, ওহুয়া রাব্বুল আরশিল আযীম, এবং তিনি মহান আরশের অধিপতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশাল আরশের মালিক, তাহলে ছোটখাটো যেসব সৃষ্টি রয়েছে সেসবের তো অবশ্যই তিনি মালিক। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস রয়েছে সুনান আবু দাউদে, যে কোন ব্যক্তি যদি সকাল বিকাল এই আয়াতের দোয়াটি, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম সাতবার করে পড়ে, তাহলে আল্লাহ পাক তার বালা মুসিবত, বিপদ আপদ, দুশ্চিন্তা, ভয় ভীতিকে দূর করে দেবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে দিনের খাদেম করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যের উপর অটল থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের অনিষ্ট থেকে যেন নিরাপদ রাখেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।